আমের মুকুলের ঘানে মৌমাছি সুর তোলে গানে, আমের মুকুলের ঘানে মৌমাছি সুর তোলে গানে, আমের মুকুলের ঘানে মৌমাছি সুর তোলে গানে, ছুঁয়ে যায় সেই সুর হৃদয়ের বহু দূর, ছুঁয়ে যায় সেই সুর হৃদয়ের বহু দূর, সারা দেয় শিল্পী প্রাণে, সারা দেয় শিল্পী প্রাণে, আমের মুকুলের গানে মৌমাছি সুর তোলে গানে, আমের মুকুলের গানে মৌমাছি সুর তোলে গানে। এমন মজার ছবি আছে কি কোথাও বলো আমার প্রিয় দেশ ছাড়া, গাছে গাছে ফুটে আছে সবুজ পাতার বুকে যেন সোনা দিয়েছে সেনারা, এমন মজার ছবি আছে কি কোথাও বলো আমার প্রিয় দেশ ছাড়া, গাছে গাছে ফুটে আছে সবুজ পাতার বুকে যেন সোনা দিয়েছে সেনারা, সুবাস নিয়ে নাও গন্ধ শুকে যাও, সুবাস নিয়ে নাও গন্ধ শুকে যাও, ডাকে সে যে এই আহ্বানে, সুবাস নিয়ে নাও গন্ধ শুকে যাও, ডাকে সে যে এই আহ্বানে, আমের মুকুলের গানে মৌমাছি সুর তোলে গানে, আমের মুকুলের গানে মৌমাছি সুর তোলে গানে। এত যে প্রাণের মেলা বাংলার বুক জুড়ে অভিভূত হয়ে যায় মন প্রাণ, রূপের এই হাত ছানি দেখে দেখে ভাবি আমি সবই মহান আল্লাহর দান, এত যে প্রাণের মেলা বাংলার বুক জুড়ে অভিভূত হয়ে যায় মন প্রাণ, রূপের এই হাত ছানি দেখে দেখে ভাবি আমি সবই মহান আল্লাহর দান, এসো বন্ধু এসো ভাই মিলি একই মোহনা, বন্ধু এসো ভাই মিলি একই মোহনায় ডাকছে সে প্রতি ক্ষণে কানে, বন্ধু এসো ভাই মিলি একই মোহনায় ডাকছে সে প্রতি ক্ষণে কানে, আমের মুকুলের গানে মৌমাছি সুর তোলে গানে, আমের মুকুলের গানে মৌমাছি সুর তোলে গানে, ছুঁয়ে যায় সেই সুর হৃদয়ের বহু দূর, ছুঁয়ে যায় সেই সুর হৃদয়ের বহু দূর, সারা দেয় শিল্পী প্রাণে, সারা দেয় শিল্পী প্রাণে, আমের মুকুলের গানে মৌমাছি সুর তোলে গানে, আমের মুকুলের গানে মৌমাছি সুর তোলে গানে, আমের মুকুলের গানে মৌমাছি সুর তোলে গানে, আমের মুকুলের গানে মৌমাছি সুর তোলে গানে।